السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وبعد. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فآووا إلى الكهف فينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا. বাংলাদেশ আহলেদ যুবসংঘের বার্ষিক কর্মী সম্মেলনে আগত স্নেহের যুবকেরা, সেই সাথে আমাদের মুরব্বীরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায়ী বক্তব্য রাখছি। আল্লাহ পাক আমাদেরকে এমনি করে একত্রিতভাবে বসার তৌফিক দান করুন এবং একই মতে, একই ধ্যানে, একই উদ্দেশ্যে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন। দূর অতীতে একটা কাহিনী আল্লাহ পাক তার রসুলকে শুনিয়েছেন, আর রসুলের মাধ্যমে আমরাও সেগুলো জানতে পেরেছি। ইরাকে একসময় সম্রাট দাকিয়ানুস বলে একজন কাফের সম্রাট বসবাস করতেন, যিনি একত্ববাদী দিন ইসাই ধর্মকে বরদাস্ত করতে পারতেন না। তার দুইজন মন্ত্রী মিশেলেনিয়া আর মরনুস, এগুলো রূপক নাম ইসরায়েলি রাওয়ায়াত, তারা গোপনে মসিহ ধর্ম গ্রহণ করেছিল, অর্থাৎ সেই হিসাবে একত্ববাদী দিন। এখনকার যুগের খ্রিস্টানরা তো তৃতীয়বাদী হয়ে গেছে, ফলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারা পালিয়ে যায় এক গুহায় আশ্রয়। আল্লাহ পাক তাদেরকে ওই সম্রাটের হিংস্রতা থেকে বাঁচানোর জন্য গুহার মধ্যে ঘুমিয়ে দেন, সে সঙ্গে তাদের এক রাখাল সাথী তাদের এক রাখাল সাথীও ছিল, সেই সঙ্গে রাখালের সঙ্গে একটা কুকুরও ছিল। এগুলো সুরে কাহা পড়লে আপনারা ইতিহাস পাবেন। 309 বছর চন্দ্রবর্ষ হিসাবে এবং 300 বছর সৌরবর্ষ হিসাবে আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে রাখেন। এতদিন ঘুমিয়ে রাখার পরেও যে দেহ তাজা থাকে, এটা দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন যে আমি ইচ্ছা করলে দেহ পচা একবারে পোকায় খাইয়ে দিতে পারি, ইচ্ছা করলে দেহ তাজাও রাখতে পারি, ইচ্ছা করলে ঘুম পাড়িয়েও রাখতে পারি। পোকায় খাওয়ার দেহ তো আমাদের, তাই না? আর মেরে ফেলে দিয়েও তাজা রাখা যায় সেটা দেহটা কার? ফেরাউনের। আর মেরে না ফেলে ঘুম পাড়িয়ে 300 বছর রাখা যায় সে দেহগুলো হচ্ছে আসাবে কাহাবের তিনজন যুবকের, সে সঙ্গে কুত্তাটাও হয়ে গেছে। ওরা খারাপ বলে কি হবে? ওর নাম তো কোরআনে চলে আসছে। 300 বছর পরে যখন ঘুম ভাঙলো, তখন সবাই যার যার বাড়ি যাওয়ার চেষ্টা করলো। বাজারে গিয়ে দেখা যায় টাকা অচল, বাড়ি গিয়ে দেখা যায় বাড়িতে কেউ নাই, বউ মারা গেছে, সন্তান মারা গেছে, কেউ নাই। ওরা তো মন্ত্রী ছিল, রাজদরবার চলে গেছে, আলহামদুলিল্লাহ রাজার তখন অলরেডি একত্ববাদী হয়ে গেছে, তিনি তখন খ্রিস্টান হয়ে গেছে। এদের ওনার দিন এক হওয়ার কারণে রাজা তাদেরকে স্বাগত জানালো দরবারে, ওরা দরবারে গেল, কিন্তু যে দেখেছে আগে যে রাজা ছিল সেই রাজা নয়। তারা চিনতে না পারে শেষকালে নিজেরা সিদ্ধান্ত নিল যে আমাদের বন্ধুর মহল কেউ নেই, 300 বছর আগে সব চলে গেছে, এখন এই সমাজে আমাদের বসবাসের সুযোগ নাই। একটাই সান্ত্বনা যে আদর্শের জন্য আমরা পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলাম, সেই আদর্শই এখন কায়েম হয়ে গেছে, অর্থাৎ আমাদের আর বেঁচে না থাকলে চলবে। ওরা আবার গিয়ে গুহায় ঘুমিয়ে গেল, তারপরে ইতিহাস অজানো। কোরআনে এই গল্প করার কি প্রয়োজন ছিল এটা দিয়ে বোঝানো হচ্ছে, একটি আদর্শের জন্য একজন মানুষ যখন নিহত হন বা শহীদ হন, তিনি মরে যান, তার দেহ মরে যায়, কিন্তু আদর্শ মরে না। আর সে আদর্শের অনুকূলে পুরো রাষ্ট্র সত্যি পরিবর্তন হয়ে যায়। বাস্তব প্রমাণ আছে আসে কাহাফের এই ঘটনা। যদি আল্লাহ রসুলের সঙ্গে কিছু ত্যাগপুত সাহাবি জীবন যৌবন সব কিছু দান না করতেন, তাহলে আজকে ইসলাম সারা বিশ্বে প্রচারিত হতো না। যারা সেদিন জীবন দিয়েছিলেন তারা জানতেন না যে আমাদের মৃত্যুর পরে কখন ইসলাম বিজয়ী হবে। একবার পিছন থেকে তাকিয়ে দেখেন তো, বদরের যুদ্ধে যে মানুষগুলো মারা গেছিলেন 14 জন মানুষ, তারা কি জানতেন যে আর কখনোই এই আল্লাহ রসুল কখনো বিজয়ী হবেন এবং ইসলাম সারা বিশ্বে প্রচারিত হবে? গত বছরে যখন আমরা ইতিকাফে ছিলাম মক্কাতে, এই বছরের আগের বছর ফেরার পথে মদিনা টু জেদ্দা, এই পথে যেহেতু মাইক্রো ছিল আমাদের নিজস্ব ভাইয়ের মনের ভিতরে যে আকুলি বিকুলি, সিরাত রসুল লিখতে গিয়ে মন চাচ্ছিল আল্লাহ রসুল যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে আমি যাব, তাই বদর ঘুরে গেছিলাম। ওই 14 জন সাহাবীর নাম ফলক সেখানে আছে। অবশেষে যাই হোক, স্পেশাল অনুমতি আমার জন্য পাওয়া গেল, ভেতরে ঢুকিয়ে তাদের কবর জিয়ারাত করার সুযোগটা পেয়েছি। আল্লাহ পাকের হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অন্যদের ঢুকতে দেয় না, ওই দেয়ালে বাইরে থেকে যাবার পর ভূতরে ঢুকতে দেয় না কাউকে। এই 14টা নাম দেখেছি আর বারবার ভেবেছি, এই মানুষগুলো কি কখনো ভেবেছিল যে আমাদের মৃত্যুর পরে ইসলাম জিন্দা হবে? গেলাম ওহদে, 31 জন কাফেরকে মেরেছেন যিনি সাইয়েদুস শোহাদা আসাদুল্লাহ আসাদ রসুলিহি হামজা বিন আব্দুল মুত্তালিব, সেখানে শুয়ে আছে। তিনি জানতেন না যে আমার মৃত্যু পরে ইসলাম বিজয়ী হবে। মক্কা বিজিত সেনাপতি হিসেবে আল্লাহর রসুল মদিনা থেকে আবার মক্কা ফিরে যাবেন, তিনি জানতেন না। দিয়েছেন জীবন কেন? স্রেফ পরকালীন মুক্তির জন্য। যদি দুনিয়াবি স্বার্থে তারা জীবন দিতেন তাদের কোনো সান্ত্বনা থাকতো না, কিন্তু পরকালীন স্বার্থে যেহেতু জীবন দিয়েছেন হাসতে হাসতে চলে গিয়েছেন। ওহদের ময়দান থেকে যখন বের হয়ে যায় আবু সুফিয়ান তখন বলছে, তোমাদের মধ্যে ওমর আছে কি? জবাব নাই, অন্ধকার আত্ম। তোমাদের মধ্যে আবু বকর আছে কি? কোনো জবাব নেই। তোমাদের মধ্যে মোহাম্মদ বিন আবদুল্লাহ আছে কি? কোনো জবাব নেই। শেষে আল্লাহ রসুল ইঙ্গিত দিলেন ওমরকে, জবাব দিচ্ছে না কেন? যে আল্লাহ রসুল কি জবাব দেব? ইতিমধ্যে আবু সুফিয়ান বলে দিল, ভালোই হলো, বদরের যুদ্ধে তোমরা আমাদের 70 জনকে মেরেছিলে, ওহদের যুদ্ধে আমরা তোমাদের 70 জনকে মারলাম। এটা তো কুয়াতে বালতি ফেলার মতো, এক বালতি পানি ভরে ওঠে, এক বালতি পানি খালি ওঠে, এটা কোনো ব্যাপার না। তখন আর সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, এই ওমর জবাব দাও, কাতলাকুম ফিন্নারি ও কাতলানা ফিল জান্নাহ, তোমাদের নিহতরা জাহান্নামের আগুনে জ্বলছে, আমাদের নিহতরা জান্নাতের বিচরণ করছে। এক নয়, তোমার দৃষ্টিতে দুটোই এক, আমাদের দৃষ্টিতে দুটো মৃত্যু এক নয়। আসহাবে কাহফের ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে শিক্ষণীয় এই যে সত্যিকারের বিশুদ্ধ আদর্শের জন্য বিশুদ্ধ নিয়তের জীবন দিলে এটা রাষ্ট্রশক্তি পরিবর্তন করা সম্ভব। এর জন্য আমাকে বোমাবাজি করা লাগবে না। বাংলাদেশ যুব সংঘ যে আন্দোলনের দাওয়াত দিয়ে ময়দানে এসেছে, এর সত্যের সামনে অ্যাটম বম পর্যন্ত হারিয়ে যাবে, হারিয়ে যাচ্ছ। যারা বোমাবাজি করে এদেশে ইসলাম কায়েম করছে অথবা ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করার চেষ্টা করেছে, ব্যালট এবং বুলেট দুটোই কি ব্যর্থ হয়নি? কিন্তু বাংলাদেশ যুব সংঘের আকিদা এমনভাবে এগিয়ে চলেছে, ঘরে ঘরে এই আকিদার বিজয়ের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, যে আপনার শত্রু সে আপনার বন্ধু হয়ে যাচ্ছে। কারা কারা নিয়ে গেছো, কারা রক্ষেরাই আমাদের বন্ধু? ডিজিডিআইএফ এর আর্মিদেরকে লাগিয়েছো, তারা এসে সালাম করে বলছে, স্যার আপনার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে আমরা আপনার দলভুক্ত হয়ে গেছি। এটা কি বড় পাওয়া নয়? যে বিচারক বিচার করছেন তিনি এখন আমাদের দলভুক্ত, এমন হয়েছেন যে ওই বিচারালয় এজলাসে বসে দড়ি কাঁচি দিয়ে যত গলার তাবিজ কাটে, এমন দিন নেই যে যটগলটা তাবিজ কাটেন দাও নেই। তার মাধ্যমে আরো বহু বিচারক আহলে হাদিস হয়ে গেছে, এটা কি বিজয় নয়? আমি যদি ইলেকশন করার দলের নেতা হইতাম, আমার ওই মুষ্টিমেয় করার লোক আর কেউ থাকতো নাকি? আর সবাই হয়তো শত্রু। আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিস যুব সংঘের মিত্র ঘরে ঘরে সব জায়গাতে। এটা কিসের জন্য? সত্যের দাওয়াতের জন্য। যে সত্যরই আসাবে কাহাব গোপনে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, যে সত্য নিয়ে আমরা জেলখানার ফাঁসির সেলে আশ্রয় নিয়েছিলাম, সেই সত্য আজকে সারা দেশকে জাগিয়ে তুলছে আদর্শের আলোকে পরকালীন চেতনায়। এটাই কি তোমাদের সত্যিকারের বিজয় নয়? বিজয় চেয়ার দিয়ে হয় না, বিজয় ক্ষমতা দিয়ে হয় না, বিজয় হয় হৃদয়ে, বিজয় হয় আকিদায়। আকিদায় বিজয় হয়ে গেলে হাত পা সব তোমার সঙ্গে চলে আসবে। আহলে হাদিস যুব সংঘ ওই উদ্দেশ্যেই বাংলার জমিনে প্রতিষ্ঠা লাভ করেছে। যদি তোমরা এটাকে সত্যিকার অর্থে দৃঢ় রাখতে পারো, আকিদার উপর টিকে থাকতে পারো, যদি দুনিয়া তোমাদের গ্রাস না করে, তোমাদেরকে গ্রাস করার ক্ষমতা কার নাই? সবচেয়ে বড় শয়তান হচ্ছে দুনিয়া। দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ, পদমর্যাদার লোভ, এগুলো শয়তানের একবার ডাইরেক্ট ইবলিসেরা। এইগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, সবাই তোমার সামনে পরাজিত হবে। সাহাবে কেরাম সেটা আদর্শ দিয়ে পরাজিত করেছেন সবাই। খায়বারের যুদ্ধে আল্লাহ রসুলের গোলাম মেধাম নিহত হল, সবাই খুশি হয়ে বলছে মেধাম কি সৌভাগ্য, আল্লাহ রসুলের জীবদ্দশা তারই সামনে নিহত এই শহীদ আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ নবী দিলেন একটা ধমক, এই কি বললে তুমি, তুমি কি জানো ও জুতার একটা ফিতা তৈরি করেছে, অন্য আদেশের একটা চাদর চুরি করেছে, ওই আমি দেখছি ওই চাদর ওর সারা দেহে জাহান্নামের আগুন হয়ে ওকে পুড়িয়ে দিচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে টুকটাক দু একটা জুতার ফিতা টিতা যে যা নিয়েছিল সব এসে দিয়ে দিল, যে না পাবলিক মানে হাত দেওয়া যাবে না, গনিমতের মাল পাবলিক মানে না। যতক্ষণ আল্লাহর রসুল বন্টন না করে দিচ্ছেন আমাদের অধিকারে, ততক্ষণ ওটাতে হাত দেওয়ার অধিকার নাই। চিন্তা করুন, এই যে ইমানদারি, এই যে তাকওয়া, এই যে পরহেজগারি, এর জন্য কিন্তু ইসলাম বিজয়ী হয়েছে। অথচ শয়তান সবসময় কাজ করেছে। বদরের যুদ্ধে গনিমত বন্টনের সময় একটা চাদরের সন্ধান পাওয়া গেল না, মদিনায় আসার পরে খবরটা রটে গেল। মোনাফেকরা বললো কি জানেন, আরে চাদরটা মোহাম্মদ নিজেই চুরি করেছে। কবার বলবে নাউজুল, একবার বললে হবে, হাজারবার বলতে হবে নাউজুল? বদর কোথায়? সেই সময় যদি আল্লাহর রসুলকে পর্যন্ত এরকম মিথ্যা অপবাদ দিতে পারে মোনাফেক নামধারী মুসলমানরা, এই যুগে ডক্টর গালি কে অপবাদ দেবে না? এর জন্য চিন্তা করেন কি জন্য, জীবনের টাকা গুনি দেখতে জানি না, সেকে সই করা ছাড়া গোনা কাজে বুঝি না। আমাকে বলে টাকা আত্মসাত করেছে মামলা করে আমার বিরুদ্ধে, আমি খালি আল্লাহকে বলি আল্লাহ তুমি মামলা ফয়সালা করো, ওর মধ্যে আমি নেই। আল্লাহ ফয়সালা করেনি, কোথায় চলে যাবে? বাংলার জমিনে যত বড় দামি সরকার আসুক, ইনশাল্লাহ আমাদেরকে অবাদ দিয়ে কেউ ঠেকতে পারবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে হাতে নাতে, এটা কি আমাদের জন্য পরীক্ষা নয়? তোমরা খালি সৎ মানুষ হও, খালি আকীদা বিশুদ্ধ হও, আল্লাহর রহমত আসতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহর রহমত এসে গেলে কোনো ব্যাটার ক্ষমতা নেই ঠেকিয়ে রাখা আমাদের। বিগত যুগে আসহাবে কাহাব যখন কোরআনে স্থান পেয়েছে, আগামী দিনে ইসলামী আন্দোলন ইতিহাসে বাংলার জমিনে আহলেদের যুব সঙ্গেই টিকে থাকবে, আর সব বাতিল হয়ে যাবে। নিঃস্বার্থ আন্দোলন কেউ করে থাকে, আহলে যুব সঙ্গেই করেছে। আমাদেরকে জেলখানা ঢুকিয়ে স্বার্থের টোপ দেওয়া হয়নি, ইনসাফ পার্টি করেনি, তোমরা টলাতে পারেনি আমাদেরকে, যাবজ্জীবন কারাদণ্ড ভয় দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ এই কথাটা খালি শুনতাম, এখন উইকিলিক্সে ফাঁস করে দিয়েছে। আমি ভাবছিলাম আজকে তোমাদের এসেছিলাম কি তহিদিটাকে দিয়ে দেবো, যা তোমার সময় গুলো দিতে পারিনি। আমি গত 17 অক্টোবরে আমার হাতে পেপার এসে গেছে অলরেডি, তৎকালীন যুগের সরকারদের সরকারের কাছে গভর্নমেন্টের অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টের লোকেরা গিয়েছিল যে আমরা তো রাজশাহী সব জায়গায় চেক করলাম, এমনকি বাগমার একটা চেয়ারম্যানের কাছে দাঁড়িয়ে গিয়েছে, চেয়ারম্যান নামটাও আছে, ডক্টর মুসলিউদ্দিনের বক্তব্য এসেছে, ডক্টর সাখাওয়াতের বক্তব্য এসেছে, এবং আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের বক্তব্য এসেছে, সব জায়গায় পজিটিভ বক্তব্য, কোথাও কেউ গালের সাহেব দায়ী করে না। তা আপনারা তো দায়ী করছেন কেন? গভর্নমেন্ট কোনো পথঘাট না বিষয়ে বলে ফেলেছে ওনাকে, আমরা কমপক্ষে 14 বছর জেলে রাখতে চাই। ওনাকে যাব কেন? দ্যাট ভেরি মুভমেন্ট উইল বি ডাই ডাউন, ইংরেজি অর্থ কি বলেন? উদ্দেশ্য ওনার আন্দোলন যেন ডাই ডাই মানে কি, ডাউন মানে কি, কবরে, নিচে টেবিলে নিচে না, একেবারে কবরে চলে যায় ওনার আন্দোলন। ওরা বুঝে গেছে এই মানুষটাকে হটাইতে পারলেই আন্দোলন শেষ, এটা ওদের রিসার্চ। যে কথাটা তখন বলতাম জেলখানে অনুমান করে, সেই কথা এখন উইকিলিক্স ফাঁস করে দিচ্ছে। কোন তারিখে কথা বলেছে তাও ওখানে বলা হয়েছে। আরো বের হবে তোমাদের বদমাশ আমল, কোনটাই গোপন থাকবে না, সবই বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। কে কি করেছ টুপি দাড়ি কোনটার খাতির আল্লাহ করবে না। আহলেদের যুবসংঘ গঠন করার সময় আমাদের মনে দুনিয়াবী কোনো স্বার্থ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাই ঘুরে বেড়াচ্ছি 470টা সাইকেল নিয়ে, 460 টাকাতে সাইকেল কেনা আমার পচা একটা সাইকেল নিয়ে, এই করে যুবসংঘ তৈরি করে। এখন তোমার মাইক্রো চড়ি বাড়াচ্ছ, মহিষের গাড়িতে কাদায় হাবড়ে টেপে যাওয়ার লোক আমি কাকন হাঁটে, এই 4-5টা থেকে বেলা 10টা পর্যন্ত ওই হাবড়ের মধ্যে থাকা লোক আমি, ওইসব চিন্তা আমরা করি অলসত্ব হবে, বিলাসে থেকে ফেলে দেওয়া তোমরা লাগছে, এইগুলি আমাদের ধর সর্বনাশ করে দিয়েছে। যত তোমাদের টাকা হবে তত তোমার ধ্বংস হবে, কাবর দা। যুবসংঘের বয়স আমার এখন নাই, যুবসংঘের জোশ কিন্তু পুরো মাত্রা আমার মধ্যে এখনো আছে। আমি কোনো অবস্থায় কোনো বাতিলকে বরদাস্ত করতে পারি না। লোভ, লোভী কোনো লোক, কোটিপতি তুমি হও, তুমি আমার কাছে একটা মিসকিন চাইতে খা, তুমি হতে পারো তুমি মন্ত্রী, তোমার কোনো দাম আমার কাছে নাই। এই জন্য নাটোরের জেলা সম্মেলনে বলেছিলাম, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টন আহলেদের যুবসংঘের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। যখন তো অমনি আসে নাকি আদর্শ জোরে আসে, নৈতিকতা জোরে আসে। তোমাদের কাছে আমার 5টি নসিহত রইল মনে রাখবে। 1, নৈতিকভাবে দৃঢ় হও, এই জন্য এবাদতে মগ্ন হওয়ার চেষ্টা করো, তাহাজ্জুদ শুরু করো, সপ্তাহে 2 দিন সোমবারে বিশুদ্ধ সিয়াম রাখো, আইয়াম বিজুর নফল সিয়াম রাখতে পারলে সেটাও রাখো, তাহাজ্জুদ শুরু করো। তাহাজ্জুদ বুড়ো বয়সের সালাত না, এটা যৌবনের সালাত। কারণ হাদিসে কি রয়েছে তোমরা ভালো করে জানো, সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের সায়া পাবেন, আল্লাহ আল্লাহ তাদেরকে সায়া দান করবেন। তার এক কি সাবন বলো, মুক্ত নেই এখানে সব করো গে দুটো সময় সভাপতি মুক্ত করেন এদেরকে বলো, সময় সমান বলো না সাবন নাশাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে আল্লাহর ইবাদাতে প্রবৃদ্ধি লাভ করেছে তার মানে কি বুড়ো বয়স নাকি? আরে বাবা বুড়ো তো এমনি সব তাহাজ্জুদ পড়ে, ঘুমানো করবে কি? ওই তাহাজ্জুদ তো দরকার নেই, আমার দরকার যৌবনকালে তাহাজ্জুদ পড়তে হবে। তোমাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ আমাকে দিবে না মানে এটা কি? আল্লাহ তো গফুর রহিম, ডাকার মতো তো ডাকতে হবে, ভয় পেলে চলবে? নৈতিকভাবে দৃঢ় হও, দুনিয়া তোমার গোলাম হবে। আর নৈতিকভাবে দুর্বল হও, দুনিয়া তুমি দুনিয়ার গোলাম হবে। 2, রাজনৈতিক জাহেলিয়াত থেকে দূরে থাকো, ভোট আসতেছে, ব্যাখ্যা দেওয়া লাগবে, যত উস্কানি দিক সুসুরি দিক ভুলব না। আমি ওখানে একটা সমর্থন দিব, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, তুমি কিসে সমর্থন দিলে, কুফরের পক্ষে না ইসলামের পক্ষে? ওখানে আল্লাহর সার্বভৌমত্ব না বান্দার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে তোমার ভোটের মাধ্যমে? কি মনে হয় এদেশের কলমা জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়লে তো বাড়ি গিয়ে কি করো? এই সভাপতি, এই সব মোবাইল নম্বর ধরে রাখো। জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটির সদস্য বা কর্মী, এরা কি করে? এদের আমল নামা তোমার কাছে নেব আমি, কোনো কৈফিয়ত শুনবো না। বেতাল হলে দেনাদার আউট করে দেবো, কোনো দরকার নেই। কোনো ভেজাল নেই, আমরা যুবসংঘ করবো না। যুবসংঘের প্রত্যেকটা ছেলে আদর্শ হতে, উসওয়া হাসানে হতে হবে। হাজারো যুবকের মধ্যে কেমন পাঠার জন্য আল্লাহ তোমাকে চিনতে পারে তোমার যুবসংঘের ছেলে। দুনিয়া চেনার দরকার না, কেমন পাঠা আল্লাহ তোমার চিনতে পারে। এটা রাজনৈতিক জাহেলিয়াত, ব্যালট জাহেলিয়াত, বুলেট অসাধ্য জাহেলিয়াত, দুটোই বাতিল, মনে থাকবো তো? তিন, অর্থনৈতিক জাহেলিয়াত থেকে দূরে থাকতে হবে। তাদের কেন্দ্রীয় কমিটির সদস্য বলা আছে না, ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্য বোঝা আছে না? জাহেলিয়াতটা এগুলোই তো, এই জাহেলিয়াত মানে কি তোমার অন্ধকার নাকি? লাইট অফ হচ্ছে জাহেলিয়াত এমনি হয়ে যায়, ওই জাহেলিয়াত না। পেটের দায়ে কি করবো, এ প্রতি জুমাতে আমাকে এই ফতোয়া দেওয়া লাগে। আজকে একজন রাখের খবর দিল যে কি বিপদ, একদম সে বলতে কি আমার মা আমাকে বাড়িতে বেরিয়ে দিচ্ছে স্যার, এটা নারী তো মা বাড়িতে তো আল্লাহ তো বেরিয়ে দেবে না। মায়ের দাবি মায়ের পায়ের তলে জান্নাত, অথবা মায়ের কথা সঙ্গে যদি হারাম থাকে না করি তো আমার তো বিপদ। তোমার ওই মা তোর মা যোগ্য দায় রাখে না, ওই মা বাতিল কি বলো বলো। আজকে সকালে একদিন একটা তার বাবার খবর, সে বাবা কোনো মতেই শুনছে না, কি করবে? রাখো তোমার বাবাটা, জন্ম দিয়েছে বাবা, শেষ, কবরে বাবা নেই মাও নেই। ওই যদি তোমাকে ইসলাম বিরোধী কাজে বাধ্য করে, বাবার হুকুম মানতে তুমি বাধ্য নও, কথা শেষে। কিন্তু মুশকিল হয়ে যাবে, এগুলো মানতে গেলে কষ্ট হয়, তাই না? কষ্ট হয়। এই কষ্টের মোকাবেলা যুবসংঘ করবে, অন্য কোনো দল করবে না ইনশাআল্লাহ। এই জন্য তো তোমরা যুবসংঘ, যেন যুবসংঘের নামে কেউ বদনাম না করে। যুবসংঘের বদনাম করলে আমার গায়ে বদনাম হবে, মনে থাকবে তো? আমি মরা বন্ধু যুবসংঘ মনে রেখে দিই, আমার মনে হয় বলি যুবসংঘের কেমন করে আমার কবরে দিই। অমনি বলি তোমাদের কিছু ক্ষতি হলে, তোমাদের কেউ বদনাম করলে সবার আগে আমার মাথা ধাক্কা লাগে না? গাছ যে পুঁতেছে যত দোষ তার হবে না, তা তোমরা যদি কোনো অন্যায় করো তার কোনো ভাগে আমি হবো না? আমি কিন্তু তোমাদেরকে অন্যায় করতে বলি নাই, বলবো না, স্বপ্ন কোনো ধারণা করে যদি করো আমার নাম করে করলে আল্লাহ বোঝে আসলে নিজের স্বার্থ আদায় করার জন্য নামটা নিচ্ছে। বহু রাফাদানি যুবসংঘে ঢুকে পড়তেছে, অথচ এরা সবাই বুলেটওয়ালা। সাবধান থেকে সভাপতিরা, রাফাদান দেখলে যেন ভুলে যাও না। সালাত রসুল পড়ে বহু লোক রাফাদান করা শিখেছে, কিন্তু হয়ে যাচ্ছে বদমাশ। কদিন পরে একটা গরম গরম বক্তব্য একে ইন্টারনেটে কারণে নাকি দেয়, তাই শুনে খুব জোশ হয়। এটা আমরা হচ্ছে বিভিন্ন বিদেশে প্রবাসে এরকম দেখতে পাচ্ছি। তোমরা এই বিষয়ে সাবধান থেকো, রাজনৈতিক জাহিলিয়াত ব্যালট এবং বুলেটের মধ্যে যেভাবে চারদিক গ্রাস করছে, এই দুই প্রতারণা থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। অর্থনৈতিকভাবে হালাল খাওয়ার হক, হালাল ফুডের দোকান আছে দেশে বিদেশে। বাংলাদেশে যেন সবাই বলে হালাল যুবসংঘ হলো আহলেদের যুবসংঘ, মনে থাকবে? হালাল ফুড যেমন থাকে, হালাল যুবসংঘ তেমনি থাকে, আর সব হারাম যুবসংঘ। তোমরা হালাল ছাড়া খাবে না, হালাল ছাড়া করবে না। যদি দোকান দেখবে হারাম কিছু ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে আউট হয়ে চলে আসবে, দরকার নেই। এবং বলবা রুজির মালিক আল্লাহ। আজকের খবর শুনবা, আমাদের আর্মি ভাই ফতোয়া চাইলে স্যার কি করবো? আমার ছেলের কাছে বেশি ফতোয়া চাই, নাজিমের কাছে মহা সমস্যা। কি ফতোয়া দিয়েছে জান, ওরে পায়জামা ওই কি বলতে প্যারেড করে, লেফট রাইট করে না, ওকে হাফ প্যান্ট পরতে হবে। এখন ও তো তা পরবে না, শেষকালে ওর আলটিমেটাম দিয়ে দিয়েছে, না পড়লে তোমার চাকরি শেষ। এখন ফোন করেছে এখানে, নাজিম বলছে চাকরি যাওয়া যাক, হাফ প্যান্ট পরা যাবে না, সেটা তো বাবা সেই কম না, কড়া কথা বলে দিয়েছে। ও ঠিক সেইটা আমল করেছে। আর সকালে লাইনে কী করে, সকালবেলা কি আসে বলেন বাবা, নাম কি? পিটি, হ্যাঁ প্যারেড গ্রাউন্ড, এইবার ঠিক আছে। ওইখানে এসে এই সবার একরকম ড্রেস, তোমার আলাদা রকম কেন? দেখো না, আমি মুসলমান, আল্লাহ রসুল নির্দেশ আছে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, আমি তাই করেছি। হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার হুকুম মানো না, তা যা বলছে ওদের তো। শেষকালে কলম টলম নিয়ে রেডি, ও বলছে আপনি যাই করেন স্যার, আমিও পারবো না। সাসপেন্ড হয়ে গেল। আজকে সকালে খবর সাসপেনশনের উদ্যোগে পুনর্বহাল করা হয়েছে। তিন চার মাস এইভাবে সে আছে, শুধু আকিদার বদল থাকার জন্য আল্লাহ পাক তাআলা রহম করেছে, আল্লাহ বান্দার অন্তরকে ঘুরিয়ে দিয়েছে, বলল আলহামদুলিল্লাহ। তোমাদের অন্তর ঘুরিয়ে দিতে পারেন আল্লাহ? শুধু আল্লাহ দেখে যে ও কি করে দেখি, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এটা করে। আরো আগে চলে যাও, এই ঘড়ি ঘন্টা কই তোমাকে, আধ ঘন্টা দিন তার সমস্যা বুঝে দেবো। আমি অ্যারেস্ট হওয়ার আগে চিটাগাং গেছি, আর্মিতে আমাদের বেশ কিছু ভক্ত আছে, ওরা আসছে আমার ভাগ্নের বাসায়, জিজ্ঞেস করল স্যার গাড়ি রাখতে দিবে না, আর ওই হাফ প্যান্টের সংসার তখন ছিল। তা এখন কি করবো, তুমি কি বলতে চাচ্ছ আমি তো জায়েজ ফতোয়া দেবো গাড়ি কাটার জন্য? তা আমতো আমতো করছে, খবর দাও আমাকে কায়দা করে অনুরোধ করে মন নরম করে জায়েজ ফতোয়া দেওয়াই না, এটা হবে না, তুমি দলে থাকো না, দাও যা পার করো গিয়া। বলে তুমি কি কখনো তোমার বসকে বলেছো যে স্যার গাড়ি রাখবো আমাকে অনুমতি দেন? স্যার তা বলিনি। তোমার মতো ভীতু আর্মি দিয়ে বাংলাদেশ বাঁচবে? তুমি নিজের জানকে বাঁচাতে পারো না, তুমি বাংলাদেশ বাঁচাবে বেটা? স্যার কি করতে হবে? কাগজের দরখাস্ত লিখে দাও নিজে, এই দরখাস্ত নিয়ে যাও, নিয়ে কালকে ওকে দিয়ে দাও তোর বসকে, উনিও তো মুসলমান। তাহলে হ্যাঁ স্যার মুসলমান। ওকে দিয়ে বলো আমি মুসলমান, বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা আছে, আমরা আহেলা দিস, আমাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, আমরা দেশের ট্যাক্স দিয়ে খাই, এমনি আসমানে ভেসে আসি নাই। অতএব রসুলের সুন্নত অনুযায়ী আমাকে দায় রেখে অনুমতি দেওয়া হোক, লিখে দেওয়া কালকে সকাল যখন আসবে তখন দিবা। এসে গেছে হাতে একটা কাগজ, এই কি ওটা দিল কাগজ নিয়ে পরে কি বলেছে জানেন? এমন আর্মির ভাষায় গালি দিয়েছে ওকে, এর বাচ্চা তার বাচ্চা বলে, মানে রাগের তো হাত পা ছুটছে গেলে, এতদিন তোরা কে এগুলো বলিস না আমার সামনে? আমি চাচ্ছিলাম এরা একটা জিহাদি মেজাজের দিনদার একটা আর্মি, যত সব গোয়ার গোবিন্দ তোরা এসে জুড়ি আর্মিগিরি করিস, সাহস নাই, যা সব দিলাম এখন থেকে গাই রাখবে সবাই। চিন্তা করছেন যুব সংঘের ছেলেরা, সাহসী হওয়া ভীতু কাপুরুষে হওয়া, ইসলাম আসবে তোমার সাহসের মাধ্যমে, ভীতু মুনাফিকের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। আমাকে রিমান্ডে বলে কি জানেন, আপনি চিটাং ভাগ্নের বাড়ি কেন উঠলেন বেটা? ভাগ্নে থাকতে গিয়ে লোকের বাড়ি উঠবো নাকি? আপনি ইউনিভার্সিটি প্রফেসর, ইউনিভার্সিটি আপনাদের দুটো জায়গা আছে, রাখো সব, ভাগ্নের বাড়ির আলু ঘর তো অনেক ভালো, ওই লোকের বাড়ি বিরিয়ানি খাওয়া চাইছে তুই শুনেছি? আচ্ছা মতো ও আপনি বলছেন ওখানে পার্টি করার জন্য, অবশ্যই পার্টি করবো, আমি সংগঠনের নেতা, পার্টি করবো মানে পার্টি করার জন্য দুনিয়া আসছে পার্টি করবো, কি মনে করেন? তা সংগঠনের বলেন সংবিধান আছে যে পার্টি কাটি করা যাবে না, খালি রান্না ভাত রান্না খাবো তো না? তাও তো ঠিক, সংবিধান তো আছে, তা আপনি নিজে তো সংবিধান মানান না বেটা, রিমান্ড করতে গেছেন আমার সাথে, কথা শেষ, কি বলবে ও? সাহস নিয়ে কথা বলো, দুনিয়া তোমার গোলামি করবে, আর তুমি যদি ভয়ে মেউ মেউ মেউ মেউ করো তোমার কেরা খাতির করবে? ওদের বিড়ালে হয়ে না বাঘের বাচ্চা হও, এই যুব সঙ্গে ছেলেরা সাহস হবে, ওই জন্যই লম্বা টুপি দেখতে পারি না আমি, আর মাথা রুমাল দেখতে ওর রাগ হয়, তুই মেয়ে লোক নেই বেটা, মেয়ে লোক ঘুরি বেড়ার, সবসময় স্মার্ট থাকতে হবে, স্মার্টনেস নেই অত হুমড়ি মুড়ি মাথা মুড়ি দিলে স্মার্টনেস আসে নাকি? চার নম্বর, সংস্কৃতি স্বাতন্ত্র বজায় রাখবে, ইসলামী সংস্কৃতি আর জাহিলি সংস্কৃতি এক নাকি? বলো, জলবায়ু হবে না আবহাওয়া হবে? জলবায়ু হিন্দু সংস্কৃতি, আল্লাহ কি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক না আল্লাহ জগৎ সমূহের স্রষ্টা? ব্রহ্মাণ্ড মানে কি জানো? ব্রহ্মার অন্ড, এই পৃথিবীটা ব্রহ্মার ডিম, আমাকে তাই মনে করে নাকি? তোমাদের ভাষায় যেন এই হিন্দু ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যবাদী সংস্কৃতি না থাকে, মনে রেখে দিন। আমাদের সাহিত্য পড়ার চেষ্টা করো, আমাদের লেখনীগুলো পড়ার চেষ্টা করো, দেখো কিভাবে আমরা লিখি, বলো আরবি বানান কি বাংলা বলো, এই বুড়োকে বলবো না ছেলেটা বলো, আর বরশি তব কর তিনবার, তিনবার তব করো, বরশি বললে কেন? বয় দীর্ঘি, কেন দীর্ঘি হবে বলো, কেন রশি হবে না বলো, ব্যাখ্যা দাও, কোন ইয়া, ইয়া মারুফ না ইয়া মজহুল? এই সব জায়গাতে আরবি ফার্সি উর্দুর আধিপত্যকে ধ্বংস করার জন্য এখন মৌলবীদের লাগানো হয়েছে, কিছু দালাল মৌলবী আছে, তাদের কিন্তু বানান তৈরি করা হচ্ছে, সব জায়গাতে ষড়যন্ত্র চলছে। আর তাহরিকের বানানকালে অনুসরণ করে দেখো আমাদের কত গোলমাল তোমাদের। আমরা জল রাশিতে ডুব দেই না, পানি রাশিতে ডুব দিই। আমরা জল পান করি না, পানি পান করি। আমরা কাকা দিদি পিসি ফুপুর কাছে যাই না, আমরা চাচা দিদির কাছে যাই। আমরা তোমাকে আঙ্কেল বলে ডাকবো না, চাষাজি সালামকে বলে ডাকবো। চাষাজি আঙ্কেল আসতে আমার সামনে একদম আঙ্কেল বলে খাইছে ধমকাচ্ছে আমাদের বেটা আঙ্কেল কিছুর আবার। এইটা সংস্কৃতি, দিবস পালনের সংস্কৃতি, শোক পালনের সংস্কৃতি, রসগোল্লা খাওয়ার সংস্কৃতি, ওটা তো খুব রাজি, তাই না? আমাদের এক টিচার মারা গেল কদিন আগে, এবারে দেখছো না নাটোরের অ্যাক্সিডেন্টে মারা গেল। সব টিচারে রসগোল্লা খাইছে, মানে কি কুল খালি, ও তো খাও রসগোল্লা আসো। সাহসে কুলাই নিয়ে আমাকে একটা ফোনও করতে হচ্ছে, স্যার একটু আসেন, আপনারই ছাত্র টিচারে মারা গেল, সাহসও কুলাই। কিন্তু পরে গেছি, ভিসি এসেছিল, কেন আসলো, একজন অন্য দলের ভাই আস্তে আস্তে ধরল, ওনার ধোয়া অনুষ্ঠান ছিল তাই ভিসি আসছিল। অত আমার টিমের অর্ধেকের বেশি আহলা দিয়েছে বাচ্চা সব, কেন ভয় করে জানে, যেখানে বললে আচ্ছারম খাওয়া লাগে, ওরাও আহলা দিয়েছে আমিও আহলা দিয়েছি, ভাড়া কোথায়? এটার সাংস্কৃতিক স্বাতন্ত্র বজায় রেখো তোমরা। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের বানান রীতি আর প্রচলিত বাংলাদেশের বাংলা ভাষার বানান রীতি আসমান জমিনের পার্থক্য। কলকাতার বাংলা আর ঢাকার বাংলা এক নয়, এখন ঢাকাকেও কলকাতা বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ সাহিত্যিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তোমাদের লেখনী যেন সচল থাকে, ঠিক তেমনি ওই সমস্ত জাহেলি বিভিন্ন অনুষ্ঠান থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করো। এবার বলি, ধর্মীয় অনুষ্ঠানের নামে হুজুররা যত অনুষ্ঠান করেন এসব থেকেও দূরে থাকতে হবে। কুলখানি, জেহেলম, মিলাদুন্নবীর অনুষ্ঠান, কিয়ামের অনুষ্ঠান, কি বলে আশুরে মহরমের অনুষ্ঠান আছে না সব, এগুলো ধর্মের নামে হচ্ছে। ধর্মের নামে ধর্ম নেতারা ধর্মকে ধ্বংস করেছে, রাজনীতির নামে রাজনৈতিক নেতারা রাজনীতিকে ধ্বংস করেছে। এদেশের সত্যিকারের কল্যাণ চাইতে গেলে তোমাকে আল্লাহর দেওয়া বিধানের অনুসরণ করতে হবে। আল্লাহর প্রেরিত রাজনৈতিক দর্শন, আল্লাহর প্রেরিত অর্থনৈতিক দর্শন, আল্লাহর প্রেরিত সাংস্কৃতিক তৌহিদি দর্শনকে যে কোনো মূল্যে আঁকড়ে থাকতে হবে, এখানে কোনোই আপোষ নাই। তুমি যতই রেফারেন্স দেবে সালাত আদায় করো, রেফারেন্স দিয়ে কাজ হবে না। বসে আছি, কবে একজন মারা গেছে ঠিক নাই, হুকুম দিলাম দাঁড়াও, কেন কোনো হুকুম দাঁড়াইতে হবে? দু মিনিট নিরবতা পালন করতে হবে, কি করতে হবে, যে যে ধর্মের লোক সেই ধর্মে দাঁড়াইতে হবে, বসে থাকতে পারবা? সাহস দেখাইতে হবে, আমি বসে থাকবো, রসুলের মৃত্যুতে সাহাবে কেরাম কখনো দাঁড়ান নাই। অতএব তার চেয়ে বড় নেতা তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করবে না। আজকালকে কোনো নেতার মৃত্যুতে আমিও দাঁড়াইতে থাকতে পারবো না। মারা গেছে ইন্নালিল্লাহ, দোয়া করলাম তার জন্য, এর বেশি কিছু করার আছে? এমনি করে প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, তথাকথিত বাঙালি সংস্কৃতি সব থেকে দূরে থাকতে হবে। এরপর বলবো তোমাদেরকে ইমারতের অধীনে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। যুবসংঘের সভাপতি তোমাদের সভাপতি, মূলত তিনি আমির নন, ঠিক তো নাকি? আমিরের অবাধ্যতায় সভাপতির আনুগত্য করা যাবে না। সভাপতি যতক্ষণ আমিরের অনুগত থাকবে ততক্ষণ সভাপতির অনুগত তোমরা থাকবে। সভাপতি, সেক্রেটারি যে কেউ তোমরা হও না কেন, আমরা মূলত একটি দেহের এক একটি অঙ্গ, মনে থাকবে তো? হাতের গুরুত্ব, আঙুলের গুরুত্ব, বুড়ি আঙুলের গুরুত্ব, সবটার গুরুত্ব আছে, কিন্তু সব গুরুত্ব সমান নয়, মাথার গুরুত্ব বেশি। যতদিন পর্যন্ত বাংলাদেশের যুব সমাজ একটা সুনির্দিষ্ট তাকওয়াশীল ইমারতের অধীনে ঐক্যবদ্ধ দৃঢ় জামাত হিসেবে দাঁড়িয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত যুবসংঘকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয়। মাথা দিয়ে টানবে, হাত আর দিকে যাবে, দেহ চলবে? এই পাঁচটা বিষয় মনে রেখো। এরপরে তোমাদের সাংগঠনিক কিছু উপদেশ আমি দিয়ে যাচ্ছি মনে রাখো। এক, যুব সংঘের বিগত নেতৃবৃন্দ এবং নতুন যারা নেতৃবৃন্দ তোমরা হচ্ছ, পরস্পরের মধ্যে সম্পর্ক গাঢ় রাখবার চেষ্টা করো। যারা কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে গেছে, বয়স হয়ে গেছে বা আগে সভাপতির দায়িত্ব পালন করেছে, এখন তোমাদের সঙ্গে তাদের সম্পর্ক সাধারণত দূর হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই দূর যেন মনের দূর না হয়, সবার সঙ্গে মিলিতভাবে পরস্পর সেতুবন্ধ রচনা করার চেষ্টা করবে। কারণ তোমাদের যারা বিগত তারাই এখন আন্দোলনে আগত, আন্দোলনে আমিরের সঙ্গে যত সম্পর্ক হবে তার চেয়ে তোমাদের সঙ্গে যেন সম্পর্ক হয়, অর্থাৎ নিচে যুব সংঘের তরুণ নেতৃত্ব, উপরে আন্দোলনের প্রবীণ নেতৃত্ব, মাঝখানে তোমাদের যুব সংঘের সাবেক নেতৃত্ব পড়ে যাচ্ছে, সবার সঙ্গে যেন সেতুবন্ধ ঠিক থাকে। দুই, পারস্পরিক তদারকির মাধ্যমে সকলে ভাই ভাই হওয়ার চেষ্টা করো। মনে মহব্বত আছে কিন্তু পরস্পরের সম্পর্ক নাই, মোবাইলের যুগ হওয়া সত্ত্বেও তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই, যদি তোমাকে ফোন করি তোমার মোবাইল থাকে বন্ধ, তুমি ব্যস্ত আমিও ব্যস্ত, এর মধ্যেও তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতে হবে, কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সোজা কথা বলছি, ছেলে যদি বিদেশে থাকে যদি দু মাস ফোন না করে ছেলের কথা মানুষ ভুলি, যে ছেলে কাছে থাকে যত দুষ্টি হোক ওর দিকে মনটা চলে যায়, কি ঠিক নাকি বলেন? এটাই বলছি, পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সবসময় সেতুবন্ধ দৃঢ় করার চেষ্টা রাখবে। তিন, একই লক্ষ্যে ইমারতের অধীনে ঐক্যবদ্ধ থাকবে, কারণ আমাদের যুব সংঘ সোনামণি মহিলা সংস্থা আন্দোলন সবার লক্ষ্য একটা না, কি সেটা বলতে পারো? সমাজ সংস্কার, এক কথায় সমাজ সংস্কার। যদিও এটা চতুর্থ দফা কিন্তু এটাই মূলত এক দফা, কিন্তু যেহেতু এমএ পাস করতে গেলে আগে দাখিল পাস করা লাগে, আলেম পাস করা লাগে, এর জন্য আমার দাখিল আলেম পড়ে নিল, টার্গেট তো এমএ পাস করা, ঠিক অন্যরূপ টার্গেট তো সমাজ সংস্কার করা। সমাজ সংস্কার করতে গেলে আমাকে দাওয়াতের কাজ করতে হয়, তানজিমের কাজ করতে হয়, আমাকে প্রশিক্ষণ নিতে হয়, এই জন্য এগুলো আমরা করি, মূল উদ্দেশ্য সমাজ সংস্কার করা, এই মূল টার্গেটে কিন্তু আমরা সবাই এক। যখনই কোনো প্রোগ্রাম হবে আন্দোলনের, সেখানে যুব সংঘ সোনামণি মহিলার সবাই কিন্তু একাত্তাই পরস্পরকে সহযোগিতা করবে, সামান্যতম ধরো ডানি ভাই যাওয়ার চেষ্টা কেউ করবে না, আমাকে চিঠি দিল না অথবা আমি যাব না, জি না, তোমার সঙ্গে চিঠি দেওয়ার সম্পর্ক নয়, তুমি স্বতঃস্ফূর্তভাবে সংগঠনকে সহযোগিতা করবে, তবে তুমি কর্মী, তবেই তুমি কেন্দ্রীয় কমিটির সদস্য, চিঠি দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, কি মনে থাকবে? তো আমাকে বড় পদ দিল না, আমার মূল্যায়ন করা হলো না, আমাদের একটা পরিভাষা চালু হয়েছে এখন মূল্যায়ন পার্টি, তো যুব সংঘের কাউন্সিলর যেন মূল্যায়ন পার্টি হয়ে গেল, তোমরা এখন উপরে ক্যাডার হয়েছে উঠে গেছো, তোমাদের অহংকার কিন্তু এসে গেছে ভেতরে ভেতরে, সাবধান থেকো, খবরদার, তোমার যত উপরে উঠবে তত বিনয়ী হবে, ইনশাল্লাহ তোমাদের মধ্যে সমাজ গড়বে। আর এখানেও একটা স্মরণ করে দিচ্ছি, চার নম্বরে, ঐক্যবদ্ধ ইমারত ব্যতীত সমাজ পরিবর্তন সম্ভব নয়। অন্যান্য বাতিল পন্থীরা এগিয়ে যাচ্ছে, তাদেরও বহু যুব সংগঠন আছে, শিশু সংগঠন আছে, কৃষি সংগঠন কত কি আছে, তারা কিন্তু তাদের মূল নেতার ক্ষেত্রে সবাই এক, খেয়াল করে দেখছো, নিজেদের মধ্যে যতই ইখতলাফ থাক মূল নেতা বা নেত্রী যেখানে এসে যাচ্ছেন সব বন্ধ হয়ে যাচ্ছে। জাহিলরা যদি এটা করতে পারে তোমরা হেদায়েতের কেন করতে পারবে না? তাহলেই সমাজ পরিবর্তন হবে, তার আগে পরে নয়। আর সবশেষে আসহাবে কাহাফের যুবকদের ত্যাগের কথা মনে রেখো, তারা সিরফ দিনের স্বার্থে মন্ত্রিত্ব ত্যাগ করে চলে গেছিল পাহাড়ের গুহাতে, কারণ শক্তি দিয়ে তারা পারত না, সিরফ প্রার্থনা করেছিল আল্লাহর কাছে। এই প্রার্থনা করে আল্লাহ কোরআনে অনেক পেলা 16টা আয়াতে বর্ণনা করেছিল, সকলকে বললাম না, তারা সবাই একটাই দোয়া করেছিল। এরপরে যখন তারা বেরিয়ে এলো দেখলো তাদের রাষ্ট্র সব মুসলমান হয়ে গেছে, তখন তারা বলেছিল হাউলাই কওম আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমার সেই কওম যারা আল্লাহকে বাদ দিয়ে বহু ইলাহ উপাসনা করেছিল, তারা এখন সবাই এক আল্লাহর উপাসী হয়ে গেছে, কি সুন্দর দৃশ্য! এটা দেখেই কিন্তু তারা আনন্দ চিত্তে পুনরায় কাবে ফিরে গেল। আমরা যদি কখনো পুনর্জীবন আল্লাহ আমাদের দেয়, আমরা যখন দেখতে পাই যুব সংঘের ছেলেদের মাধ্যমে বাংলার জমিনে তৌহিদের পতাকা উড্ডীন হয়ে গেছে, আমরা খুশি মনে দেখে আবার গুহায় তুলে দেব তাও ভালো, কিন্তু দেখতে চাই তোমাদের কাছে তোমরা তৌহিদ ভিত্তিক সমাজ কায়েম করেছ। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে, এই যুবকদেরকে, তাদের যৌবনকে তোমার রাস্তায় কবুল করে নাও। কিয়ামতের মাঠে তোমাদের দ্বারায় যেন আমরা বলতে পারি, যাদেরকে রেখে গেছিলাম নওদাপাড়াতে একসঙ্গে সারা দেশে একসঙ্গে জমা হয়েছিল, আজকে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে পুনরে আমাদের সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ এর চেয়ে বড় আনন্দ কিন্তু আমাদের আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকবে না যদি এই যুবকরা সবাই একদিন কিয়ামতের মাঠে একত্রিত হয়ে আমরা বসতে পারি। আহলেদের যুব সংঘ বাংলাদেশের জমিনে সকলের নিকটে আদর্শ যুব সংঘ হিসেবে পরিচিত হোক, প্রশাসনের কাছে, জনগণের কাছে, এমনকি শত্রুদের কাছ থেকেও যেন তোমাদের প্রশংসা বের হয়, আড়ালে আবডালে হলেও আমরা সেটাই কি কামনা করবো না? আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন, এবং আহলেদের যুব সংঘের প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত আজ দীর্ঘ 37 বছর পরেও যে আল্লাহ পাক আমাদের আমাকে এখানে কথা বলার সুযোগ দান করেছেন, যেন আল্লাহর কাছে আমি বিশেষ শুকরিয়া আদায় করছি। এতদিন হায়াত কেউ পায় না, এই হায়াত কেউ লম্বা হয়ে গেছে, যেন এটা টিকে থাকে যুব সংঘ এবং আরো যেন দিন দিন বৃদ্ধি প্রাপ্ত হয়, আমি সেই দোয়া করে যাচ্ছি। তোমাদের জন্য আদর্শিক চেতনা বৃদ্ধি হোক, তোমাদের স্বাতন্ত্র্য বৃদ্ধি হোক, কোন অবস্থাতেই রাজনৈতিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াত, সাংস্কৃতিক জাহিলিয়াত এবং প্রচলিত নৈতিক জাহিলিয়াত সব থেকে বিরত হয়ে সেরেফ এবং সেরেফ আল্লাহ পাকের দিনের খাদেম হিসেবে দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে কবুল করেন, আমিন। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বর্তমান সভাপতি এবং বিগত সভাপতি দুজনই মঞ্চে আছেন, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যত কেন্দ্রীয় কমিটির সদস্য আগে যারা ছিলে বা এখন যারা আছো আমার সঙ্গে আন্দোলনে যারা আজকে সাথী, তোমরা একসাথে বসে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলে, সবাইকে আমি অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।